رضا رب السماء واذ عرفت الله رب حلوة حلوة حلوة حياتي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা তাফসীর করি সূরা আবাসার। এই সূরার নাম হচ্ছে সূরা আবাসা কারণ এই সূরার প্রথম শব্দ, প্রথম আয়াতের প্রথম শব্দ হচ্ছে আবাসা। আল্লাহ আবাসা শব্দ দিয়ে শুরু করেছেন, আবাসা মানে ভরু কুঞ্চিত করা। এই সূরায় 42টি আয়াত রয়েছে এবং এই সূরার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটি আয়াত নাজিল করে একটু সতর্ক সাবধান করেছেন, উত্তম পন্থায় একটু দিক নির্দেশনা দিয়েছেন, সাথী সঙ্গীদের সাথে কেমন আমাদের আচরণ হওয়া উচিত সেই ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সময় মক্কার বড় বড় মুশরিক নেতাদের সাথে, যেখানে আবু জাহাল আর উতবা সাইবা রাবিয়া ওয়ালিদ বিন মুগিরা এরা ছিল, তাদের সাথে কথা বলছেন এই আশা নিয়ে যে এদেরকে ইসলামের দাওয়াত দেওয়ায় মনোযোগী হলে আর এই নেতাগুলি যদি ঈমান নিয়ে আসে তাহলে সহজেই বাকিগুলো ঠিক হয়ে যাবে, কারণ এরাই পথভ্রষ্ট করছে। ওই সময়ে হঠাৎ করে একজন অন্ধ সাহাবী আবদুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে মুয়াজ্জিন বানাতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার যখন আমদিনার বাইরে গেছেন তখন আবদুল্লাহ বিন উম্মে মাকতুমকে ইমামতির দায়িত্ব দিয়ে গেছেন, নিজের স্থলাভিষিক্ত করেছেন। এই সাহাবি এসে উপস্থিত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে কিছু দিন সম্পর্কে জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু জানতে চাই। রাসূলুল্লাহ ভাবলেন যে তো আমার সাথী আছে, এর সাথে পরে কথা বলা যাবে, কিন্তু যাদের পিছনে লেগে আছি হতে পারে এদের মনটা ফিরে যেতে পারে ইমান ইসলামের দিকে, সুতরাং এদের জন্য একটু প্রচেষ্টা চালায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনোক্ষুণ্ণ হয়েছিলেন যে তুমি এই সময় কথার মধ্যে কেন এসে জিজ্ঞাসাবাদ করছো, বরং একটু অপেক্ষা করে এদের সাথে কথা শেষ হয়ে যাক তারপরে। এমন কোন বড় ধরনের কিছু ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর দেখেন, যে কাফের অবাধ্য নেতারা এদের অন্তরে কুফরি লুকায়িত আছে এমন ভাবে যে কুফরি কেড়ে বের করতেই চাই না, এরা ইমানই আসবে না। আল্লাহ পাকের এলমেটা আছে, আর যেই ব্যক্তি আগ্রহের সাথে আসছে শিখার জন্য তার থেকে তুমি অমনোযোগী কেন হচ্ছ? এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে এই আয়াতগুলি নাজিল হওয়ার পরে সারা জীবনটা ধরে যখন এই অন্ধ ব্যক্তি সাহাবীকে দেখতেন তখন তাকে বলতেন স্বাগতম, মারহাবা, যার সম্পর্কে আল্লাহ পাক আমাকে সতর্ক করেছেন, যার সম্পর্কে আয়াত নাজিল করে আল্লাহ পাক আমাকে সতর্ক করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন আবাসা ওয়া তাওয়াল্লা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ভার করলো, বরুকুঞ্চিত করলো, ওয়াতাওয়াল্লা এবং মুখ ঘুরিয়ে নিল। আনজা আহুল আমা, কারণ তার কাছে একজন অন্ধ এসেছে, অন্ধ এসেছে তা সে দিন সম্পর্কে জানার জন্য, এই সাহাবীর কথা বললাম। অমা ইউদ্রিকা লাআল্লাহু ইয়াযাক্কা, তুমি কি জানো হে নবী, হতে পারে সেই পরিশুদ্ধ হবে, এই অন্ধ ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করবে, পাক পবিত্র হতে চায় শিরক থেকে, কুফরি থেকে এবং পাপ থেকে, এর অন্তরে আল্লাহর ভালোবাসা রয়েছে, রাসূলের ভালোবাসা রয়েছে, আও ইয়াযাক্কার, অথবা এ উপদেশ নিতে চায়, ফাতান ফাহু যিকরার, তোমার কাছ থেকে উপদেশ নিলে উপদেশ তার কাজে আসবে, উপদেশ তার জন্য লাভজনক হবে। আম্মা মানিস্তাগনা, পক্ষান্তরে যে বেপরোয়া হয়ে যাচ্ছে, মানিস্তাগনা, তোমার পরোয়া করে না, তোমার কথার পরোয়া করে না এই কাফের নেতারা, ফান্তা লাহু তাসাদ্দা, তুমি তার প্রতি মনোযোগী হচ্ছ, তার পিছনে পড়ছ। আল্লাহ বলছেন ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, আর তোমার কোনো দোষ নেই, যদি এই কাফের নেতাগুলো পবিত্রতা অর্জন না করে, শিরকের কুফরির নাপাকি থেকে পবিত্র না হয়, তাদের আত্মার পরিশুদ্ধি যদি না হয়, তাহলে তাতে তোমার কি যায় আসে। ও আম্মা মান জাআকা ইয়াসা, পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসে ওহা ইয়াখশা, আর সে আল্লাহকেও ভয় করে, ফা আনতা আনহু তালাহা, তার থেকে তুমি অমনোযোগী হচ্ছ, তার থেকে তুমি গাফিল হয়ে যাচ্ছ, এটা তোমার জন্য উচিত হয় না। কত সুন্দর ভাষায়, কত ভদ্র ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করছেন, সচেতন করছেন। কাল্লা ইন্নাহা তাযকিরা, কোশ্চিন কালেও নয়, মানে এইরকম নয় যে এইরকম ধারণা করে কাফের মুশরিকরা। ইন্নাহা তাযকিরা, এই কোরআন হচ্ছে বা এই আয়াতগুলি যে বলা হলো এগুলি হচ্ছে উপদেশ, উপদেশ বাণী। ফামান শাআ যাকারাহ, সুতরাং যে চাইবে সে উপদেশ নিক বা মনে রাখবে, যাকারাহ সে মনে রাখবে। ফি সুহুফি মুকাররমা, এই আল কোরআন, আল কোরআনের আয়াত লিখা রয়েছে ফি সুহুফি মুকাররমা, সম্মানিত মর্যাদা সম্পন্ন কিতাব সমূহে। সহিফাতুন, বহু বচন হচ্ছে সহিফা, সহিফা হচ্ছে পুস্তিকা। আর তাহলে বহু বচন আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে করিম লিখে রেখেছেন সম্মানিত মর্যাদা সম্পন্ন সহিফাই বা কিতাব সমূহে, তা হচ্ছে লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক নাযিল করেছেন। মারফুআতি মুতাহারা, যা সুউচ্চ এবং যা পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই লৌহে মাহফুজ আর এই যে কোরআন, এ হচ্ছে সমুন্নত, সুউচ্চ। আর মুতাহারা, তা হচ্ছে পাক পবিত্র, এমন পাক পবিত্র যে কোনো নাপাক বস্তু বা ব্যক্তি স্পর্শ করতে পারে না, সেই জন্যই শয়তান তার কাছে যেতে পারে না। শয়তান কোরআনে করিম যখন নাজিল হইতো তখন সেই পথেও যেতে পারতো না, তাদেরকে উল্কাপিণ্ড দিয়ে ধ্বংস করে দেওয়া হইতো। বেআইডি সাফারা, এবং সেটা যে অবতীর্ণ হয় সেটা লেখকদের হাতে, আল্লাহ বলছে বেআইডি সাফারা, লেখকদের হাতে অর্থাৎ ফেরেশতাগণের হাতে, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালামের এতে, সেই বিভাগে যত ফেরেশতা হতে পারে। এই নয় যে জিবরাইল আলাইহিস সালাম শুধু ওয়াহী নিয়ে আসে, জিবরাইল আলাইহিস সালামের সাথে অসংখ্য ফেরেশতা তার সহযোগী ফেরেশতা হতে পারে। কেরামিম বারারা, যেসব ফেরেশতারা সকলেই বড় সম্মানিত এবং সকলেই পুত পবিত্র, বাররুন মানে নেক সৎ, তো ফেরেশতাদেরকে আল্লাহ সম্মানিত বলেছেন করিমের বহুবচন, আর বারারা তারা নেক সৎ। কতেলাল ইনসান ও মা আকফারা, মানুষ ধ্বংস হোক, ওই মানুষ ধ্বংস হোক যে মানুষ কুফরি করে। মা আকফারা, কত বেশি সে সত্যকে অস্বীকার করে। মা আকফারা, কোন জিনিস তাকে এই কুফরিতে উদ্বুদ্ধ করেছে। মিন আইয়া শাইইন খালাকা, একটু চিন্তা করে দেখে না মানুষ যে কোন বস্তু থেকে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ জিজ্ঞাসা করার পরে নিজেই জবাব দিয়েছেন, মিন নুতফাতিন খালাকাহু, শুক্রবিন্দু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ। কত ঘৃণিত আর কত নগণ্য পানি ছিলে তুমি, সেখান থেকে আল্লাহ সৃষ্টি করে ফাকাদ দ্বারা, এবং তাকে আল্লাহ সুপরিমিত করেছেন, সুঠাম করেছেন। তুম্মা সাবিলা ইয়াসারা, তারপর আল্লাহ পাক পথ সহজ করে দিয়েছেন। পথ সহজ করে একটি তাফসীর হচ্ছে যে মাতৃ গর্ভে এসছে, তারপরে গর্ভধারণ করেছে তার মা, 9 মাস 10 মাস ধরে যে সময়টা গেল, আল্লাহ পাক তারপরে পৃথিবীতে বেরিয়ে আসার রাস্তা সহজ করে দিয়েছেন। যদি এই রাস্তা সহজ না করতেন তাহলে পেটেই মরে থেকে যেত, একটা তাফসীর। আর একটা হচ্ছে আল্লাহ পাক পৃথিবীতে তার জীবনযাপনের রাস্তা সহজ করে দিয়েছেন, দুনিয়ায় আসার পরে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করেছেন, কোন উপায় অবশ্যই করে দিয়েছেন, বাপ খাওয়াচ্ছে আর না হলে টিউশন কেউ খাওয়াচ্ছে, তারপরে তার বড় হওয়ার জন্য, তার লেখা পড়ার জন্য, তার জীবনযাপনের জন্য রাস্তা আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, রুজি রোজগারের জন্য। মানে তার জীবনটা সম্পর্কে যেন বলা হয়েছে দ্বিতীয় তাফসীর। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে এই যে জীবনযাপন করলো পৃথিবীতে নির্ধারিত একটা সময়ে, সুম্মা আমাতাহু, তারপরে কে তাকে মৃত্যু দান করে, আল্লাহই তো তাকে মৃত্যু দান করেন। ফাখবারা, এবং তার কবর দেওয়ার আল্লাহ ব্যবস্থা করেন, তাকে কবরস্থ করেন। আল্লাহ যদি কবর দেওয়ার ব্যবস্থা না করতেন, হ্যাঁ কেউ যদি এইরকম না হইতো যার মাধ্যমে আল্লাহ পাক দাফনের ব্যবস্থা করবে, তাহলে উপরে থেকে যেত, আর কুকুর শিরগালে নুচে নুচে খেত, আর দুর্গন্ধতে পৃথিবী আবহাওয়া নষ্ট হয়ে যেত, মানুষ ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক কবর দেওয়া শিখিয়েছেন এবং কবর দেওয়ার দাফন করার সুব্যবস্থা করেছেন যে তোমার জন্য কেউ না কেউ এমন আছে আমার বান্দা যাদের মাধ্যমে তোমাকে দাফন করা হবে। সুম্মা ইযা শা আনশারা, অতবার যখন আল্লাহ পাক চেয়েছেন তখন আবার জীবিত করবেন, আল্লাহ যখন চাইবেন অর্থাৎ পুনরুত্থান করবেন। কাল্লা লাম্মা ইয়াকযি মা আমারা, কখনো নয়, এইরকম ধারণা করিও না যে আল্লাহ পাক, আর শুনে রাখো, লাম্মা ইয়াকযি মা আমারা, মানুষ কে যা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তা এখনো পুরা করেনি, অর্থাৎ মানুষের আল্লাহ পাকের যে দিনের বিধিবিধান আল্লাহ পাক নাজিল করেছেন তার বাস্তবায়নের জন্য তার হক এখনো আদায় করেনি যথাযথ, যার মাধ্যমে আল্লাহ পাকের রহমত পেতে পারে এবং জান্নাত পেতে পারে। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, আল্লাহ পাক বেশ কিছু নিয়ামত এখানে উল্লেখ করেছেন, সেসব নিয়ামত আল্লাহ পাকের দান, সুতরাং যিনি দান করেন তারই ইবাদত করো এই দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ একটু চিন্তা করে দেখুক তার খাদ্যের দিকে, যে খাবার আল্লাহ দিয়েছেন। আন্না সাবাবনাল মা আসাব্বা, এই খাদ্য আসছে কোথেকে, আপনি যাই খান কোথা থেকে আসছে, একটু কোনোদিন চিন্তা করে দেখেছেন যে আমার বাড়িতে যে এই যে ভাতটা চলে এসছে একেবারে টেবিলে দস্তরখানে কোথেকে আসলো, এই গোস্ত কোথেকে আসলো, এই শাকসবজি কোথেকে আসলো, ইত্যাদি ইত্যাদি কোথা থেকে আসলো, চিন্তা করে এই মাছ আসলো কোথা থেকে, প্রাকৃতিক সব কোথেকে আসলো। আল্লাহ বলছেন যে আন্না সাবাবনাল মা আসাব্বা, আমি প্রচুর পানি ঢালি, আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন আর এই পানি থেকে আল্লাহ পাক সবকিছুই, সমস্ত নিয়ামতের মূল হচ্ছে পানি। তোমা শাকাকনাল আরদা শাক্কা, অথবার আমি জমিনকে বিদীর্ণ করি, জমিন ছেড়ে অঙ্কুর গজায় গাছপালা, আল্লাহ বলছেন ফাআম্বাত নাফি হাব্বা, সুতরাং তাতে উদ্গত করি আমি শস্য, হাব্বা দানা, বিভিন্ন শস্য আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্গত করেন। ওয়া ইনাবান, এবং আঙ্গুর ফল আমি দিই, বা কাজবান, এবং শাকসবজি দিই, ওয়া জাইতুন, আন জাইতুন, যে বরকতের খাবার জাইতুন, এই আল্লাহ পাক জাইতুন দিয়েছেন, ওয়া নখলা, খেজুর দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া হাদায়িকা গুলবা, এবং বহু ঘন ঘন বাগান দিয়েছেন, ঘন ঘন আল্লাহ পাক বাগান দিয়েছেন, ওয়া ফাকিহাতান ওয়া আব্বা, এবং নানান রকমের ফল ফলারি দিয়েছেন, ফলমূল আল্লাহ পাক দিয়েছেন, ওয়া আব্বা, এবং ঘাস লতা পাতা দিয়েছেন, ফলমূল দিয়েছেন আর ঘাস দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, মাতা আল্লাকুম, যাতে তোমাদের জন্য ভোগের সামগ্রী রয়েছে, তোমাদের খাদ্যের ব্যবস্থা রয়েছে, ওয়ালি আনআমিকুম, আর তোমাদের চতুষ্পদ জন্তুর জন্য খাদ্যের ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক কিছু খাবার মানুষের জন্য করেছেন, আর কিছু এমন আল্লাহ পাকের নিয়ামত রয়েছে যেগুলি তাদের গবাদি পশুর জন্য করেছেন। সূরা আবাসার আয়াত নম্বর 33 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাইদা জাআতি সাখা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে স্মরণ করো যেই দিন পৃথিবী ধ্বংস হবে সেই দিনের অবস্থাকে, ফাইজা জাআতি সাখা, যখন কান ফাটানো শব্দ চলে আসবে, কান ফাটানো শব্দ সাখা, এমন শব্দকে বলা হয় যা কানে পৌঁছিলে কানের পর্দা ফেটে গেল এরকম, যখন কান ফাটানো শব্দ চলে আসে, অর্থাৎ ইসরাফিল আলাইহিসসালামের দ্বিতীয় সিঙ্গার ফুৎকার, দ্বিতীয়বারে যখন ইসরাফিল আলাইহিসসালাম সিঙ্গায় ফুক দিবেন এই ফুককে বোঝানো হয়েছে। সেই দিন কি হবে, কারণ সেই দিনেই মানুষ নিজ নিজ কবর থেকে উঠবে, আর যে যেখানে ছিল সেখান থেকে উঠে বিচার দিবসে হাজির হবে, আর তার আগে যে প্রথম ফুক হবে তাতে বেহুশ হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। আর যারা তিনটে বলেছেন তারা বলছেন যে প্রথমটাতে বেহুশ হবে, হুশারা হবে, আর তারপরে দ্বিতীয়টাতে ধ্বংস হবে, আর তৃতীয়তে উঠবে, আল্লাহু আলাম। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষ নিজের ভাইকে দেখে পালাবে, ভাববেন না যে কেউ সেখানে কাজে আসবে, নিজের ভাইকে দেখে পালাবে, অথচ পৃথিবীতে যদি কোথাও মারামারি লাগে অন্যায় করে ভাই, তারপর ভাই দিতে লেগে যায়, আর ওই জাহিলি যুগের চরিত্র অনুসর আখা কা জালে মানে মজলুম, তোমার ভাই যখন তো জালেম হোক আর মজলুম হোক, যে অবস্থায় হোক, হ্যাঁ অন্যায়কারী হোক, তারপরে সাহায্য করো, এটা ছিল জাহিলি প্রবাদ। রাসূলুল্লাহ সাল্লাম এই জাহিলি প্রবাদটাকে ইসলামীকরণ করেছেন, মানে মুসলিম বানিয়েছেন, কিভাবে নবী সাল্লামের হাদিস, এটা সহিহ বুখারী, অনসুর আকা জালেমান না মজলুমান, তুমি তোমার ভাইয়ের জালেম হলেও সাহায্য করো আর মজলুম যদি নির্যাতিত হয় তবুও সাহায্য করো। সাহাবীরা বুঝলে যে ইয়া রাসূলুল্লাহ, যদি মজলুম হয় নির্যাতিত তাহলে তো সাহায্য করো, তার পাশে দাঁড়াবো এবং মারতে দেবো না, জুলুম করতে দেবো না, বেঈমানি করতে দেবো না, অন্যায় করতে দেবো না, ঠিক আছে তার সাহায্য করলাম, কিন্তু তার ইসলামিক অর্থ বললেন তাকুফুহু আনি জুলমি, যে জালেম জুলম করছে তাকে জুলম করতে বাধা দিবে, জুলম করতে দেবে না, অন্যায় করতে দেবে না, অন্যায় থেকে বিরত রাখবে, ফাযালিকা নাসরুকা ইয়াহু, এটাই হচ্ছে তার সাহায্য করা। আল্লাহ পাকের সাথে সেই দিন নিজের ভাই থেকে পালাবে মানুষ, ওম মেহি মাকে দেখে পালাবে, ও আবি হে বাপকে দেখে পালাবে, ও সাহেবাতি স্ত্রীকে দেখে পালাবে, অগানি হে আর সন্তান সন্ততিদেরকে দেখে ও পালাবে, অগানি সন্তান আদিকে দেখে পালাবে, কেউ কারো পরিচয় দেবে না। কারণ কেন নেবে না? যে নিজেকে নিয়ে বিচলিত থাকবে, নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, যোগনি যা তাকে একবারে ব্যতিব্যস্ত করে ছাড়বে। তারপরে যখন জান্নাতিরা তাদের ফলাফল পেয়ে যাবে যে আমরা জান্নাতি, তখন তাদের সাথে আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাদের আপনজনদেরকে মিলিয়ে দিবেন। যেমন কোরআনে কারীমের অন্য একটি আয়াত রয়েছে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সন্তানদেরকে তাদের সাথে মিলিত করে দিব আল্লাহ পাক বলেছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত হিসাব হয়নি, জবাবদেহি শেষ হয়নি, ফলাফল বেরোয়নি, ততক্ষণ পর্যন্ত কেউ কারো সাথে পরিচয় দেবে না। আল্লাহ পাক বলছেন ওজুহু ইয়াউমাইযিন মুসফিরাহ, সেদিন মানুষ দুই ভাগে বিভক্ত হবে, কতক মানুষের চেহারা হবে সেই দিন মুসফিরা উজ্জ্বল, ফর্সার উজ্জ্বল, খুশির শেষ নেই, দাহিকা তো মুস্তাবশিরা, তারা হাস্য হবে, দাহিকা হাসবেই, তাদের কোন রকম কান্না থাকবে না, কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, মুস্তাবশিরা, এবং তারা উৎফুল্ল হবে। ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, কতক মানুষের চেহারা মুখমণ্ডল ধুলো ধূসরিত হবে, গোবার মানে হচ্ছে ধুলো আর গাবারা মানে ধুলো ধূসরিত হবে। তারহা কোহা কাতারা, কেন ধুলো ধূসরিত হবে? কারণ তাদের বিপদ যে ঘনিয়ে এসছে আর নিশ্চিত বুঝতে পেরেছে যে জাহান্নামের নির্দেশ হবেই, কারণ এত আজাব শাস্তি পেয়েছি আর এখানে অন্ধকার দেখছি আর কষ্ট খুব দেখছি, আল্লাহ পাকের আজাব আর বরদাস্ত হচ্ছে না, এই ভয়াবহ অবস্থা। আর তারহা কোহা কাতারা, কাতারা মানে হচ্ছে কালো হওয়া, কালিমা তাদেরকে আচ্ছন্ন করবে, কালিমা তাদেরকে আচ্ছন্ন করবে। কেন এরকম কেন হবে? আল্লাহ বলছেন উলায়েকা হুমুল কাফারাতুল ফাজারা, কারণ এরাই ছিল অমান্যকারী, প্রত্যাখ্যানকারী, এরাই ছিল কাফের, আল ফাজারা আর এরাই ছিল পাপিষ্ঠ। কাফারা কাফেরের বহুবচন আর ফাজারা ফাজের বহুবচন, ফাজের ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহ পাকের নাফরমানি করে, হয়তো কুফরি করে না কিন্তু নাফরমানি করে, ফরজ ওয়াজিবে ঘাটতি করে নাফরমানি করে, হারাম নাজায়েজ কাজ করে নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, বিভিন্ন পাপে জড়িয়ে থেকে আল্লাহর হক নষ্ট করে অথবা অন্য কোন বান্দার হক নষ্ট করে বিরুদ্ধাচরণ করে, এটা হচ্ছে ফাজের। আর সবচেয়ে বড় ফাজের ফাসিক বিরুদ্ধাচরণকারী হচ্ছে কাফের, মুশরিক, অন্তরের কপট মুনাফিক। আল্লাহ বলছেন এদের অবস্থা এই জন্য এরকম হবে যে চেহারা মলিন হবে, যে উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই ছিল কাফের, পৃথিবীতে অস্বীকার করেছে আল্লাহ পরকালকে, বিশ্বাস করেনি, আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে আসেনি, আর এরাই ছিল পাপিষ্ঠ ফাজারা। এখানে আমাদের সূরে আবাসের তাফসীর শেষ হলো, অল্প সময় হয়তো আছে, তাতে আপনারা যেসব ভাইয়েরা প্রশ্ন করতে চাইবেন প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজীবন যারা মদপান করলো, অশ্লীল কুকর্ম অথবা নিজে আত্মহত্যা করলো, এদের জানাজা পড়াটা বৈধ না অবৈধ? জানাজা শুধু কাফের, মুশরিক অথবা কুফরির অবস্থায়, নাস্তিকতায় যারা মারা গেছে তাদের জানাজা পড়া যাবে না। আর বাকি মুসলিম সমাজের যাদের ইমান ইসলাম আছে, তারা ইসলামের বিরুদ্ধে এমন কিছু প্রকাশ করেনি যা তাদের ইমান ইসলাম ভঙ্গ করেছে, তো এদের জানাজা পড়া যাবে, যদিও তারা গুনাহগার হয়। তবে সৎ কর্মশীল এলাকার যারা ভালো মানুষ, পরহেজগার মানুষ, আলেম ওলামা, তারা শাসনমূলক তাদের জানাজা পড়বে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আসলে জিজ্ঞেস করতেন যে ঋণ আছে কি, প্রথম জিজ্ঞেস করতেন, যদি বল ঋণ আছে তো কেউ যদি পরিশোধ করার হইলো তো ঠিক আছে জানাজা পড়তে, আর না হইলে বলতেন সাল্লু আলা সাহেবকুম, তোমাদের এই সাথীর উপর তোমরা জানাজার নামাজ পড়ো, আমি পড়বো না। এর থেকে ওলামারা দলিল পেশ করেছেন যে এলাকার ভালো মানুষরা, ভালো মানুষ আছে ওলামা ইকরাম, যদি তাদের ইল মোতাবেক আমল থাকে, ভালো মানুষ আছে, পরহেজগার লোকেরা, আল্লাহ ভীরুরা, সৎকর্মশীল, এরা জানাজা পড়বে না, সাধারণ লোকরা জানাজা পড়ে নেবে, এটা শাসনমূলক যদি হয়। আর যদি দেখা যায় না এতে শাসন হবে না, ফাসেক আর অথবা আপনার আত্মীয় যদি জানাজা না পড়েন তো একটা বিপর্যয় সৃষ্টি হবে, পারিবারিক দ্বন্দ্ব শুরু হবে, সামাজিক শত্রুতা শুরু হবে, তাহলে এই রকম অনিষ্ট থেকে বাঁচার জন্য অথবা তাতে যদি কোনো দাওয়াতি স্বার্থ না থাকে, তাহলে ফাসেক গুনাহগার পাপিষ্ঠের জানাজা পড়া যায়, যদি তার আসল ইমান ইসলাম ঠিক থাকে, ইমান ভঙ্গ করে না মারা যায়। এইরকম আত্মহত্যাকারী আমাদের দেশে যে অজ্ঞতা হচ্ছে যে আত্মহত্যা করা এত বড় অপরাধ মনে করে যে আত্মহত্যাকারী জানাজাই পড়ে না, অথচ সেই লোকটা গুনাহগার হয়ে মারা যাচ্ছে। সে যদি নামাজি হয়ে থাকে, সে যদি নামাজি হয়ে থাকে, তার তৌহিদ ঠিক থাকে, শিরক মুক্ত থেকে থাকে, তা আল্লাহ পাক কোনোদিন মাফ করতে পারে, আজাব দিও, যদিও সে তবার সুযোগ পেল না, কারণ আত্মহত্যার মাধ্যমে দুনিয়া থেকে চলে গেল, কুফরের অবস্থায় মারা যায়নি যে আত্মহত্যা করে, সেই জন্য অবশ্যই দোয়া করতে হবে, অবশ্যই জানাজা তার জন্য পড়তে হবে। যারা কুফরের অবস্থায় মারা যায় তাদের খবর নেই, বেনামাজি ঢালা হয়ে জানাজা হচ্ছে, বড়ই দুঃখের বিষয় যে বেনামাজি অপরাধী মনে করা হয় না, অথচ শিরকের সমতুল্য গুনাহ হচ্ছে নামাজ ছাড়া, ফরজ নামাজ শিরকের সমান নিচে নয়। জি হ্যাঁ, ফাঁসে গুনাহগার যারা তাদের জানাজা পড়া যাবে, কারণ আল্লাহর রহমতের তারা মুখাপেক্ষী, আর আল্লাহর রহমত জানাজা মানে আল্লাহ পাকের রহমত চাওয়া মাইয়াতের জন্য। অন্য কোন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বীর্য পাক না না পাক, এটা কোরআন ও হাদিস দিয়ে একটু বুঝিয়ে বলবেন। আমার ভাই জিজ্ঞেস করেছেন ফিকার একটা ক্ষুদ্র মাসলা, বীর্য পাক না না পাক। বীর্য পাক না না পাক এই মাসলায় ফোকাহায়ে কেরামদের দ্বিমত রয়েছে। একটি মত হচ্ছে যে বীর্য না পাক, পেশাবের রাস্তা দিয়ে বেরোয়, সুতরাং তারা ধরে নিয়েছে যে না পাক, যেমন মাজি না পাক, পেশাব না পাক, ওই রকমই বীর্য না পাক। আরেক দল বলছেন না, বীর্য না পাক নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ে মানি বীর্য লেগে থাকতো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন যে আমি বীর্যকে গাঢ়া বেশি হতো, তো সেটাকে আমি একটু ঘষে দিতাম, আর তারপরে সেটার দাগটা যে হতো দাগটাকে আমি উঠিয়ে দিতাম, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিনা ধোয় কাপড়ে নামাজ পড়তেন। আর নাপাক যদি হয় তাহলে শুধু একটু ঘষা দেওয়ার পরে কি করে নামাজ পড়া যেতে পারে? ঘষা দিলে কি পাক হয়ে যাবে? যদি নাপাক জিনিস হয়তো। এই হাদিসটি স্পষ্ট দলিল যে বীর্য নাপাক নয়। এই জন্য বীর্যকে আমি বলি যে বীর্য হচ্ছে কাশপোটার মতো নোংরা বস্তু, ঘৃণিত, খারাপ লাগে, কিন্তু বীর্য নাপাক নাই। আর নাপাক বস্তু থেকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মখলুককে, মানুষকে আল্লাহ সৃষ্টি করেনি, পাক দিয়ে সৃষ্টি করেছে ইনশাআল্লাহ। তবে এই নিয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই, বাড়াবাড়ির প্রয়োজন নেই, কারণ এটি একটি ফেকার মশলা, কোনো আকিদার মশলা নয় যে এটা নিয়ে বাড়াবাড়ি করে আপনি পাক করার জন্য লেগে আছেন, আরেকজন নাপাক করার জন্য লেগে আছে, উঠে পড়ে লেগেছে, এরকম নয়। এখানে সময় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন, আল্লাহ আমাদের যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করেন, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখময় জীবন দান করেন, আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেন, ব্যাধি দূর করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিক কল্যাণ যেন আমাদেরকে দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।